السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. فقال رسول الله صلى الله عليه وسلم: صوموا يوم عاشوراء فخالفوا فيه اليهود، فصوموا قبله يوما أو بعده يوما، أو كما قال النبي عليه الصلاة والسلام. মহান রব্বুল আলামিন, যিনি বিশ্বজগতের মহান মালিক এবং প্রতিপালক, তার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে তার খাস বান্দাদের সুরত দান করেছেন এবং তার খাস বান্দাদের সাদৃশ্যতা দান করেছেন এবং মুসকিদের পরিবেশে আসা ইবাদত বন্দেগী করার সুযোগ দান করেছেন। এজন্য প্রথমে দিল থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আরবি হিজরি সন 1440 হিজরি, এর প্রথম মাস মুহররম মাস, 9 তারিখ দিনগত রাত্রি তথা আশুরার রাত্রি, অন্যদিকে জুমার রজনী, অত্যন্ত বরকতময় রজনী, সবে জুমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আশুরা সম্পর্কে, আশুরার তাৎপর্য সম্পর্কে, করণীয় এবং গ্রহণীয় এবং বর্জনীয় বিষয় সম্পর্কে সামান্য আলোচনা করার জন্য সুযোগ দান করেছেন, শ্রবণ করার জন্য সুযোগ দান করেছেন। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মহৎ দয়ার মেহরবানি, যারা এই আয়োজন করেছেন তারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়ার মেহরবানি লাভ করেছেন। যারা আমরা এই আয়োজনে শরীক হতে পারছি, কেউ শ্রোতা হিসেবে, কেউ বক্তা হিসেবে, সেটাও মহজ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার মেহরবানি। আল্লাহ তাআলার দয়া ছাড়া, অনুগ্রহ ছাড়া কোনো কিছু করা যায় না। এই জন্য আল্লাহ তাআলার দয়াকে, আল্লাহ তাআলার নিয়ামতকে নিয়ামত মনে করা, নিজের ক্রেডিট মনে না করা, নিজের কোনো কৃতিত্ব আর অবদান মনে না করা। এই জন্য আমরা আজকের এই মজলিসে বসতে পারলাম, কর্তৃপক্ষ এই মজলিসের আয়োজন করতে পারলেন, আমরা এই আয়োজনে শরীক হতে পারলাম, এগুলি মহজ আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানি। এটা আমাদের বুদ্ধি আর চালাকির দ্বারা হয় না, আমাদের কোনো যোগ্যতা আর অভিজ্ঞতার দ্বারা হয়ে যায় নাই, আমাদের কোনো শক্তির দ্বারা হয়ে যায় নাই, বরং মহজ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আর করুণা সামিলে হাল হয়েছে। এই জন্যই আমাদের জন্য এটা সম্ভব। তো আলহামদুলিল্লাহ, আমাদের আগের আলোচকরা অনেক সুন্দর আলোচনা করেছেন, আশুরার তাৎপর্য সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি আপনাদের সামনে এই আশুরার তাৎপর্য বিষয়ক যে একটি জরুরি আলোচনা, যা সময়ের দাবি, এই সময়ের দাবি হিসেবে করতেই হয়, সেই আলোচনাগুলো আমি সংক্ষিপ্তভাবে করতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, শ্রোতা বক্তা প্রত্যেককে আমলের জন্য কবুল আর মঞ্জুর করে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আশুরার তাৎপর্য কি? প্রথম কথা হলো আশুরার তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা পালন করেছেন, আশুরাকে মূল্যায়ন করেছেন, আশুরার তাৎপর্য তিনি উম্মতকে বুঝাইছেন, সেই তাৎপর্য আমাকে আপনাকে বোঝা উচিত, আমার আপনার জানা উচিত এবং সেই মোতাবেক এই দিনকে মূল্যায়ন করা উচিত। আশুরা মানে হল আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার খাস বান্দাদের প্রতি, অগণিত অসংখ্য খাস বান্দাদের প্রতি তার বিশেষ দয়া আর অনুগ্রহ দান করেছেন, সেই কথাকে স্মরণ করা। আর যুগে যুগে যারা আল্লাহ তাআলার নাফরমানি করেছে, যারা নাফরমানি করেছে, অবাধ্যতা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পরিণাম কত খারাপ করে দিয়েছেন, নিকৃষ্ট আর জঘন্য করে দিয়েছেন, সেই কথাকে স্মরণ করার তারিখ। এই জন্য কোরআনে, সমস্ত কোরআনের পাতায় পাতায় এই কথাগুলো আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে শুকর বান্দাদের প্রতি কি কি নেয়ামত দিয়েছে, যারা আহলে শুকর, যারা শুকর আদায় করে, যারা আল্লাহ তাআলার অনুগতশীল বান্দা, আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা, তাদের প্রতি আল্লাহ তাআলা যুগে যুগে কত নেয়ামত দান করেছে। আমরা সকলেই জানি আল্লাহর খাস বান্দা যাদেরকে ফরমাবরদার বান্দা বলা হয়, আহলে শুকর বান্দা বলা হয়, তারা চার শ্রেণীতে বিভক্ত। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা তাদের পথের পথিক হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি, ইহদিনাস সিরাতাল মুত্তাকিন, ইহদিনাস সিরাতাল মুত্তাকিন, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম এর পথের পথিক বানাও। সিরাত মুস্তাকিম কোনটা, এর পরিচয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে এই কথা বলা হয়নি যে সিরাতাল কোরআন, সিরাতাল হাদিস, এই কথা বলা হয়নি, বরং এখানে বলা হচ্ছে যে সিরাতে মুস্তাকিম কোনটা আল্লাহ তাআলা ব্যক্তি দিয়ে পরিচয় দিয়েছেন, তার প্রিয় বান্দাদের মাধ্যমে পরিচয় দিয়েছেন। পথের সন্ধান পথের বিবরণের দ্বারা দেন নাই, বরং পথিকের বিবরণের দ্বারা দিয়েছেন। আল্লাহ প্রিয় বান্দা যাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, যাদের প্রতি আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করে তাদের জিন্দেগীকে সাফল্য মণ্ডিত করেছেন, তাদের দ্বারা আল্লাহ তাআলা পরিচয় দিলেন কোন পথ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সমস্ত ব্যক্তিদের পথ। হে আল্লাহ তুমি যাদের প্রতি তোমার বিশেষ দয়া অনুগ্রহ আর রহমত বর্ষণ করেছো তাদের পথ। তারা কার শ্রেণীর মানুষ, বিস্তারিত আলোচনা করার সময় নাই, আমি সংক্ষেপে বলতেছি, তারা চার শ্রেণীর মানুষ, মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দিকীন ওয়াস সুহাদাঈ ওয়াস সালিহীন, নবী রাসূলগণ এক নম্বর, সিদ্দিকগণ তিন দুই নম্বর, শহীদগণ তিন নম্বর, সালেহগণ চার নম্বর। এই মানুষগুলো আল্লাহ তাআলার খাস মানুষ, আল্লাহ তাআলার ফরমাবরদার মানুষ, আহলে শুকর মানুষ, এদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে তার রহমত দর্শন করেছেন, তার দয়ার অনুগ্রহ দান করেছেন, তাদের কথা স্মরণ করা, এটা হলো আপনার শিক্ষা। আর যারা যুগে যুগে আল্লাহ নেয়ামত পাইয়া নেয়ামতকে ভুলে গেছে, নেয়ামতকে অবজ্ঞা করেছে, নেয়ামতের প্রতি বিধানগুলি প্রদর্শন করেছে, নাফরমানি করেছে, আল্লাহ তাআলা তাদের পরিণাম কত খারাপ করে দিয়েছেন, কত নিকৃষ্ট করে দিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, এই কথাটা স্মরণ করার নাম হলো আতর। আমাদের আমার আগের আলোচকগণ তারা বলে গেছেন যে আসুরার দিনে কত কত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, অনেক অনেক অগণিত অগণিত নেয়ামত আল্লাহ তাআলা এই আসুরার দিনে দিয়ে, সেই নেয়ামত গুলোকে স্মরণ করে করে এরকম ভাবে তার শুকর আদায় করা, আর যারা না শুকর হয়েছিল যুগে যুগে তাদের পরিণামের কোথাও খেয়াল করা। এক না শুকর ছিল ফেরাও, সবচেয়ে বড় না শুকর, আল্লাহ ফেরাউনের কথা কোরআনে উল্লেখ করেছে, আলাম তারা ইলাল্লাযীনা বাদালু নিমাতাল্লাহি কুফরা ওয়া হাল্লু কাওমাহুম দারাল বাওয়ার জাহান্নাম ইয়াসলাউনাহা ওয়া বিসাল কারার। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, হে জগতের মানুষ, তোমরা কি দেখো নাই ওই লোককে, যেই লোক আল্লাহর নেয়ামত পাইয়া, অগণিত নেয়ামত পাইয়া নেয়ামতকে ভুলে গেল, নেয়ামতকে অবজ্ঞা করল, এবং শেষ পরিণামে সে এবং তার দলবল নিয়ে জাহান্নামে নিমজ্জিত, সমুদ্রে নিমজ্জিত হয়েছিল, মানে ওটাই জাহান্নাম, তাকে যার যেখানে মৃত্যু হয় ওটাই তার কবর হয়। একজন সমুদ্রে নিমজ্জিত হয়ে গেছে, ওখানেই তার কবর ঘোষিত হয়ে গেছে, ওখানেই তার জাহান্নাম শুরু হয়ে গেছে। মান মাটা ফকত ফমত তেয়ামত, যে মারা গেল তার তেয়ামত সেখানেই সংগঠিত হয়ে গেল। ফেরাউনের কথা আল্লাহ তাআলা জগৎবাসীকে স্মরণ করে দিয়েছেন, ফেরাউনকে কত নেয়ামত দিয়েছিলেন জানেন, হাদিসে আছে, বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় আছে, এটা ফেরাউন 450 বছর রাজত্ব করে পরিচালনা করে, 450 বছর রাজত্ব পরিচালনা করেছে, একদিনও তার কোনদিন সর্দি কাশি হয়নি। মানুষের জীবনে যে রোগ আছে, রবিদের জীবনেও আছে, আল্লাহর খাস বান্দাদের জীবনেও আছে, কিন্তু ফেরাউনের 450 বছর রাজত্বকালে কোনদিন সর্দি কাশিও হয় নাই। আল্লাহ তাকে কত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের মোকাবেলায় সে কি করেছিল? আনা রব্বুকুমুল আলা, সব নিয়ামত অস্বীকার করেছে, সব নিয়ামত অস্বীকার করেছে, অবজ্ঞা করেছে, এমনকি সে নিজেই রবের দাবি করেছে। তো ভাই, এই আসল আমাকে আপনাকে প্রথম যেই জিনিস শিক্ষা দেয়, যেই দাবি নিয়ে আমার আপনার সামনে আসে, সেটা হলো যুগে যুগে যারা শুধু গুজার বান্দা তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া বর্ষিত হয়েছে, এই কথাটাকে খেয়াল করে। ভাই, আমার আপনার প্রতি আল্লাহর নেয়ামত আছে কি না? নাই। আল্লাহর নেয়ামত আমার আপনার প্রতি নাই? আল্লাহ তাআলার ভাষায় শুনেন, আল্লাহ বলেন, আসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতান ওয়া বাতিনা, এই জগতের মানুষ আমি তোমাদের উপরে আমার নেয়ামতকে, জাহিরি নেয়ামতকে, বাতিনি নেয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের উপরে যে কত নেয়ামত দিয়েছেন, দৈহিক নেয়ামত, ব্যবহারিক নেয়ামত, জাহিরি নেয়ামত, বাতিনি নেয়ামত, এরকম ভাবে হাজার লক্ষ লক্ষ নেয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে। এক জমানায় রাজা হওয়া ছাড়া কারেন্ট পায় না, ব্যবহারিক নেয়ামত বিদ্যুৎ পায় না, প্রজারা কি করত, কিতাবে আছে, রাজা বসে আছে, বিশাল বিশাল পাখা দিয়ে প্রজারা এরকম বাঁচাচ্ছে, বিদ্যুতের নেয়ামত পায় নাই, ব্যবহারিক নেয়ামত, কারেন্ট নাই। তো রাজা বসে আছে আর তার বাতি জ্বলতেছে ঘিতে, সাধারণ মানুষের বাতি জলে তেলে আর রাজার বাতি জলে ঘিতে, তারা ব্যবহারিক নেয়ামত পায় নাই। কিন্তু আমার আপনার জমানা এমন একটি জমানা, আমি আপনি একেবারেই দরিদ্র, অত দরিদ্র শিষ্য দিন মজুর, কিন্তু আমি আপনি কত ব্যবহারিক নেয়ামত পাইছি, আগের যুগের রাজা বাদশারও তা পায় নাই, কথাটা ঠিক কিনা ভাই? ভাই, আল্লাহর নেয়ামতকে স্মরণ করে করে আমাকে আপনাকে শুকর গুজার হইতে হবে, শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর নেয়ামত, অগণিত দেশের নেয়ামত আমি ভোগ করছি। এই জন্য আসলে আমাকে আপনাকে এই শিক্ষা দেয়, এই দাবি নিয়ে আসে আমার আপনার কাছে প্রতিটি বছর, যে বান্দা তুমি তোমার প্রতি নেয়ামতকে স্মরণ করে তুমি শুকর আদায় করো, যেন আল্লাহ রসুল বলেছেন আসুরার নেয়ামতকে স্মরণ করে রোজা রাখা। আমার আগের আলোচক বললেন ওটা ঠিক আছে, মদিনাতে যাওয়ার পর রসুল্লাহ ইহুদিদেরকে দেখলেন ওরা রোজা রাখে, আল্লাহ রসুল বললেন এই ইহুদিরা তোমরা কেন রোজা রাখো? আমাদের পূর্বপুরুষ তাদের প্রতি, বনি ইসরায়েলদের প্রতি আল্লাহ তাআলা এই দিন নেয়ামত দিয়েছিলেন, যে মূসা আলাইহিস সালামকে আর আমাদের পূর্বপুরুষদেরকে সমুদ্র পার করে দিয়েছিলেন তার সূত্রতে, আর যারে ফেরাউন এবং তার বাহিনীকে সমুদ্রে নিমজ্জিত করে দিয়েছিলেন, এজন্য শুক্রিয়া হিসেবে আমরা বোঝা লাগছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সাপোর্ট করলেন, বলেন না ঠিক আছে, হে আমার সাহাবীরা আসো, শুক্রিয়া আদায়ের জন্য তো আমরাই বেশি হকদার, আর শুক্রিয়া আদায়ের জন্য আমরাই সবচেয়ে অগ্রগামী, আমরাই তো শুকর গুজার, বনি ইসরায়েলের চেয়ে আমরা শুকর গুজার, বনি ইসরায়েল অনেক নাশক আমরা শুকর গুজার, আমরাও রোজা রাখবো। এরপর থেকে বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ নির্দেশ দিলেন ফাসামাহু আমার অবি সিয়ামিহি, আল্লাহ রাসূল নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজার নির্দেশ দিলেন। তাই রমজানের রোজা আসার আগে এই আশুরার রোজা ফরজ ছিল, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল, কিন্তু রমজানের এক মাস রোজা যখন ফরজ হলো আশুরার রোজার ফরজিয়তটা রহিত হয়ে গেল, কিন্তু তার সুন্নাত এবং তার ইস্তেহবাব কিয়ামত পর্যন্ত রয়ে গেল। তবে আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, ঠিক আছে আশুরার নেমাতের কথা আমরা স্মরণ করে রোজা রাখবো, তবে ইহুদিদের সাথে আমরা তাল মিলাবো। কেন ভাই জানেন? আমাদের ধর্ম স্বতন্ত্র ধর্ম, পরিপূর্ণ ধর্ম, আল্লাহ রসুল আমাদেরকে সব আদর্শ দিয়ে গেছেন, আল্লাহ রসুলের জীবন আমাদের জন্য উত্তম আদর্শ, আল্লাহ রসুল আমাদেরকে কোন ধর্মের করুণার উপর রেখে যান নাই, যে তোমার আমাদের ধর্মের মধ্যে কোনো একটা জিনিস নাই, ইহুদিদের অনুসরণ করতে হবে, নাসারাদের অনুসরণ করতে হবে, এরকম কোন প্রয়োজন আছে ভাই? আছে? আজ মুসলমান আমাদের ধর্মীয় স্বকীয়তা, ধর্মীয় জাতীয়তা, ধর্মীয় বৈশিষ্ট্যটা আমরা ভুলে গেছি, আজ ইহুদি নাসারাদের অনুসরণ করছি, আজ মুসলমান আল্লাহ দিয়ে প্রতিযোগিতা করে ইহুদ নাসারাদের অনুসরণ করছে। কে কত বেশি অনুসরণ করতে পারে ইহুদ নাসারা? আজ মুসলমানদের জীবনে এজন্য অধঃপতন নেমে আসছে। ইহুদিদেরকে কি বলা হয়েছে ভাই? গায়রিল মাগদুব আলাইহিম, মাগদুব আলাইহিম কারা? ইহুদিরা। আল্লাহর রাগ আর ক্রোধে তারা পতিত হয়েছে, আর তাদের আমরা অনুসরণ করছি। আর রাহমাতুল্লিল আলামিন, হুদাল্লিল আলামিন, নবীর আদর্শকে আমরা ছেড়ে দিই। মন কেউ খারাপ করবেন না ভাই, এই আশুরার দিন, আল্লাহর রহমত পাওয়ার দিন, আশুরার রজনী, আল্লাহর রহমত পাওয়ার রজনী। আমরা ইহুদ নাসারাদের অনুসরণ করতেছি কিনা ভাই? কিভাবে আল্লাহর রহমত পাব? ইহুদিরা হল মাগদুব আলাইহিম, যারা আল্লাহর রাগ আর ক্রোধে পতিত হয়েছে। ওদের অনুসরণ করলে কিভাবে আমরা আল্লাহ পাকের রহমত পাবো? আল্লাহ পাকের ক্রোধে তো আমরা পতিত হব, রাগে পতিত হব। আর নাসারাদেরকে বলা হয়েছে বলা বললি তোমরা পথভ্রষ্ট, পথভ্রষ্টদের আমরা অনুসরণ করতেছি, খ্রিস্টান জগতের অনুসরণ করতেছি, ইহুদি জগতের অনুসরণ করতেছি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ইহুদিরা রোজা রাখে, হে মুসলমান আমরাও রোজা রাখবো, তবে ইহুদিদের সাথে আমরা তাল মিলাবো না, ইহুদিদের আমরা বিরুদ্ধচারণ করব, ওরা একটা রোজা রাখে আমরা দুইটা রাখবো। খালিফু ফীহিল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধচারণ করো, হে মুসলমান ইহুদিদের সাথে তাল মিলায় না, ইহুদিদের বিরুদ্ধচারণ করো। এই জন্য তোমরা মূল দিনকে ঠিক রেখে, দশ তারিখকে ঠিক রেখে, পরে একটা রোজা অথবা আগে একটা রোজা মিলায় দুইটা রোজা রাখো। এই জন্য ভাই কিতাবে আছে, কেউ যদি একটা রোজা রাখে আসরাতে, মাকরু হবে, অনুত্তম হবে, উত্তম হলো দুইটা রোজা রাখে। যারা আজকে ছিলেন আগামীকালও একটা রাখবেন, দুইটা হয়ে গেল। আর যারা আজকে ছিলেন না আগামীকাল মূল দিন রাখবেন, পরের দিন একটা রাখবেন, এইভাবে দুইটা রাখবেন। এটা হলো আসরার প্রধান প্রধান তাৎপর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে জানাই দিলেন যে নেমতের শুকর আদায়ের শিক্ষা ভাই। আশুরা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল বুঝাবুঝি আছে, অপব্যাখ্যা আছে, বিভ্রান্তি আছে। সেই অপব্যাখ্যা আর বিভ্রান্তিও আমাদের জানা দরকার। যদি না জানি ওটা আমরা বর্জন কিভাবে করবো? শরীয়তের নাম হলো আদেশ আর নিষেধ ভাই, দিন দুটো জিনিসের নাম আদেশ আর নিষেধ। শিশু জিনিসকে মানা যেটাকে আদেশ বলা হয়, পালন করা, আর শিশু জিনিস থেকে বিরত থাকা যেটাকে নিষেধ বলা হয়, এর বাহিরে কিছু নেই। অমা আতাকুম আর-রাসূল ফাখুযূহু অমা নাহাকুম আনহু ফানতাহু। সূরাতুল হাসানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে জগতের মানুষ, আমার রসুল, তোমাদের মাহবুব, আমার হাবিব তোমাদের জন্য যা যা নিয়ে এসেছেন আদেশ হিসাবে, শরীয়ত হিসাবে, সেগুলিকে তোমরা গ্রহণ করো। এগুলি গ্রহণীয় বিষয়, পালনীয় বিষয়, আর যেগুলি থেকে নিষেধ করেছেন সেগুলিকে বর্জন করো। আসলে আমাদের সমাজে কিছু বিভ্রান্তি আছে, কিছু অপব্যাখ্যা আছে। অপব্যাখ্যাটা কি কথাটা একটু বুঝেন, একটু কান দিয়ে শুনেন, এই আলোচনাগুলো কম হয়। দেখেন আল্লাহ রাসূল নিজেও আসুরা পালন করছেন, আসুরার দিনের তাৎপর্য তিনি বুঝেছেন, উম্মতকে বুঝাইছেন, আসুরার দিনকে পালন করেছেন, করেছেন কিনা। ওই সময় কি কারবালা ছিল? কারবালা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুরাকে পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন, অর্ধ শতাব্দী পর্যন্ত, 50 বছর 60 বছর পর্যন্ত আসুরা পালন হয়েছে, তখন কারবালার ঘটনা ঘটেইনি। কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে। 61 হিজরির আগে আসুরা পালন হয় নাই, হয়েছে 61 হিজরির আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আসুরা পালন করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আসুরাকে বুঝেছেন, যেভাবে মূল্যায়ন করেছেন, যেভাবে তাৎপর্য বুঝিয়েছেন, আমাদের কেউ ওই তাৎপর্যই বুঝতে হবে। বাকি এটা ভিন্ন একটা জিনিস যে ওই আসুরার দিবসে, মুহররমের 10 তারিখের দিবসে, ইতিহাসের একটা লেকচারজনক নির্মম ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের ঘটনা ঘটে। এটা পরবর্তীতে সংযোগ হয়েছে, কিন্তু আসুরার তাৎপর্য বোঝা, আসুরাকে মূল্যায়ন করা, আসুরার শিক্ষা অনুধাবন করা, এটার উপর নির্ভর করে না। বাকি এখানে আমাদের কিছু বিষয় আছে, সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ, তিনি আহলে বাইত, তিনি সহ 72 জন সদস্য আহলে বাইতের, তারা নির্মমভাবে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদত বরণ করেছেন। এই জন্য আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো। আর এর জন্য আমরা সুন্নাত তরিকায় কি করতে পারি ভাই? আমরা সুন্নাত তরিকায় তাদের জন্য সওয়াব রেসালি করতে পারি, ইসালে সওয়াবের আমল করতে পারি। কিন্তু আমরা আমরা শরীয়ত গর্হিত সুন্নাত পরিপন্থী বিদাত কোনো কাজ আমরা করতে পারব না। আমাদের দেশে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় যারা পত্র পত্রিকা পড়েন সংবাদ মাধ্যমে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে এরকম ভাবে কিছু মূর্খ শুল্ক লোক আছে। আমি বোঝার জন্য বলতেছি, কিছু জায়গায় আমি নিজেও দেখেছি মূর্খ শুল্ক লোক আছে। তারা কি করে, যখন থেকে মহরম শুরু হয়, মহরমের শুরু থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃত্রিম মাজার তাজিয়ে মানানো শুরু করে। যে দশ তারিখ আছে, আশুরা আছে, তখন তারা ওই তাজিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃত্রিম মাজারকে বহন করে শোক শোভাযাত্রা বের করে, শোক মিছিল বের করে। এরপরে ওই তাজিয়াকে বহন করতে করতে এরকম ভাবে একটা লেকে গিয়ে, একটা পুকুরে গিয়ে ওটাকে বিসর্জন দেয়। সেম হিন্দুদের মতো আর কি। হিন্দুরা কি করে, মূর্তি নিজ হাতে বানায়, এরপরে মূর্তির পূজা করে, অর্চনা করে, এরপরে কোন পুকুরে গিয়ে নদী দিকে ওটাকে বিসর্জন দেয়, তাই কিনা? সেম হিন্দুদের মতো অবস্থা। এটা আসুরার, এটা কোনো আসুরার শিক্ষা নয়, এটা কোনো আসুরার দাবিও নয়, এটা মুঠেও কোনো আসুরা পালন নয়, এটা শরীয়ত গর্হিত কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে কত সুন্দর ভাবে বলতেছেন, কুল হাল মুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। এ নবী আপনি বলে দিন, সূরাতুল কাহফ আপনি বলে দিন, আমি তো ওই সমস্ত ব্যক্তিদের কথা বলবো তোমাদেরকে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত মানে কি ভাই? আমল করেছে ঠিক, কিন্তু এই আমল আমার কাছে কোনো ওজন নাই, এর কোনো ভ্যালু নাই, এর কোনো দাম নাই। এই আমল প্রতিদান শূন্য হবে, প্রতিদান শূন্য হয়ে এটা বিফলে চলে যাবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে বলবো ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত? কারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত? আল্লাহ, আল্লাহর নবী, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানা দিয়েছে, আল্লাযীনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে যারা চেষ্টা করে আমল করে, কিন্তু আমলটা নবীর তরিকায় হয় নাই, নবীর সুন্নাত অনুযায়ী হয় নাই, শরীয়ত অনুযায়ী হয় নাই, এজন্য কি হয়েছে, এই আমলটা তাদের ব্যর্থ হয়ে গেছে, সব ক্ষুণ্ণ হয়ে গেছে, আজব শূন্য হয়ে গেছে। এদের কোনো সোয়াব আসবে না নিজেদের পাল্লায়, এদের কোনো ওজনে আসবে না। ভাই ভাই, কাফের মুশরিকরা যাদের ঈমান নাই, ওরা তো কিছু আমল করে, করে কিনা? শীত আসলে শীত বস্ত্র বিতরণ করে, করে কিনা? অনেক জায়গায় দান দক্ষিণাও করে, কিন্তু কে আমাদের দিন ওদের আমলে কোনো ওজন আসবে? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা। আল্লাহ বলে দিয়েছেন, ওদের আমল মিজানের পাল্লায় উঠানো হবে না, কোনো ওজনে আসবে না, এগুলি আমলটা মুস্তিত্বহীন করে। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। কাফেরদের আমলকে আমি, যাদের ঈমান নাই তাদের আমলকে আমি অস্তিত্বহীন করে দিই। ভাই, যে কোনো আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, কথাটা আজকে মুখস্থ করে নিই, কবুল হওয়ার জন্য তিনটা জিনিস লাগে। ভাই কয়টা জিনিস লাগে? তিনটা জিনিস লাগে। আমি আপনি নামাজ পড়ি বা যে কোনো ইবাদত করি, এটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তিনটা জিনিস লাগে। এক নম্বর ঈমান, ইমানের পুঁজি লাগে, আলহামদুলিল্লাহ আমাদের ইমানের পুঁজি আছে। দুই নম্বর জিনিস লাগে কি, নবীর সুন্নাতের সিল লাগে। ওই আমলের মধ্যে নবীর সুন্নাতের সিল লাগবে, মন করে আমল করলে হবে না, কারণ আমলের তরিকা বদলানোর জন্য আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, যুগে যুগে ওলামায়ে কেরামকে পাঠিয়েছেন পয়গম্বরদের ওয়ারিস হিসেবে। আমলের তরিকা বদলানোর জন্য কোন আমল কিভাবে করতে হবে, আমলের তরিকা জানতে হবে না ভাই? নামাজ শুধু বললেই হবে না, তার তরিকা জানতে হবে। এক লোক ঈদের দিন, আদিস আছে, এক লোক ঈদের দিন ঈদের মাঠে নফল করতেছে, মনে করছি ঈদের দিন ফজিলতের দিন তো নফল করলে ভালো হয়, জানা নাই তার। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা ধমক দিছে, তুমি জানো না ঈদের দিন নফল নাই, ঈদের দিন কোনো নফল নাই, তুমি নফল করতেছ? সে তো হুজুর আছে, নামাজই করতেছি, আমি তো খারাপ কাজ করতেছি না, যে না আমি কাজ তো করতেছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই লোক, এই নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই নামাজ তোমাকে কোথায় নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। তার মানে আমাকে আপনাকে ইবাদত করতে হবে, ইবাদতের পদ্ধতি বুঝে ইবাদত করতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী। বুখারী শরীফের হাদিস ছিল থাকে ঈদের নামাজের আগেও নামাজ নাই পরেও নামাজ নাই, দুই রাকাত নামাজই, তার মানে কোন নামাজ নাই, নফল আগে পরে নাই, নফল নাই ঈদের দিন, ঈদের মাঝে নফল নাই। তো ভাই আমাকে আপনাকে ইবাদত করতে হবে নবীর সুন্নাত অনুযায়ী, দুই নম্বর শর্ত, এক নম্বর ইমানের পুঁজি লাগবে, দুই নম্বর নবীর সুন্নাত লাগবে, তিন নম্বর ইখলাসের সাথে আমল করতে হবে। আমি আপনি নামাজ পড়তে আসছি এবং কাউকে দেখানোর জন্য, মানুষ যেন মনে করে নামাজি, তাহলে আমার আপনার যতই চেষ্টা হোক যতই খাটনি হোক এটা বিফলে যাবে, এটা আদর্শ হোক। ভাই আমাদের দেশে কিছু কিছু জেলাতে এরকম আছে, আশুরা মানে ওঠে বুঝে, আশুরা মানে কারবালা, আশুরা মানে কারবালা নয়, হুসাইন নদী আল্লাহ শহীদ হয়েছেন, আমরা তার জন্য দুঃখ বেদনা অন্তরে রেখে সুন্নাত তরিকায় সোয়াব রেসানের আমল করবো, ঈশানের সোয়াবের আমল করবো, সুন্নাত তরিকায় করবো, অন্যান্য মুসলাদের জন্য যেমন করা কোন শোক মিছিল নাই, শোক দিবস নাই, ইসলাম এগুলি নাই, তাই ইসলামে কোন শোক দিবস আছে, শোক মিছিল আছে, মৃত্যুবার্ষিকী আছে নাই, যদি মৃত্যুবার্ষিকী পালন করতে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন তার কিতাবের মধ্যে, যদি হুসাইন নদী আল্লাহ শাহাদত দিবস যদি আর শোক দিবস যদি পালন করো আশুরার দিন, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ওনার জন্মের দিন সোমবার, ওই দিন তোমরা শোক, ওই ওনার মৃত্যুর দিন ওই দিন শোক পালন করো, ওনার মৃত্যুর দিন হলো সোমবার ওই দিন শোক পালন করো, ওটা তো আমাদের নাই শরীয়তে, শরীয়তে কোন ব্যক্তির নবীদের পর্যন্ত মৃত্যুবার্ষিকী নাই, শোক দিবস নাই, তাহলে হুসাইন নদী আল্লাহ তালুর শোক দিবস, হুসাইন নদী আল্লাহ তালুর শোক মিছিল, শোক শোভাযাত্রা এগুলি আমরা বাইর করা, এটা তো সুন্নাতে না, এটা কোথাও কোনো সুন্নাতের মধ্যে। আর আরেকটি বিষয় সেটাও আমাদের স্মরণ রাখে, আমাদের শিক্ষিত সমাজ যারা মূর্খসূর্খ না, কিছু কিছু শিক্ষিত সমাজ আর একটা ভুলও করে থাকে আশুরাকে নিয়ে, সেটা হলো কি, আর একটা ভুল হলো এটা, আমরা এটা অনেকেই জানি না, অনেকেই আলোচনা এগুলি শুনি না, যার কারণে জানি না, সেটা আমাদের জানা থাকা দরকার। সেটা হলে আশুরা আসলে এরকম বিভিন্ন জায়গায় সেমিনার হয়, আলোচনা সভা হয়, এই আলোচনা সভার মধ্যে এমন কিছু আলোচনা করা হয় যে আলোচনাগুলো কোরআন হাদিস বিবর্জিত হয়, কেমন আশুরা আসলে এরকম হুসাইন রাজি আল্লাহ ফজিলত বয়ান করা হয়, ঠিক আছে ওনার ফজিলত অনেক আছে, অনেক মর্যাদা আছে, এই ফজিলত বয়ান করতে করতে ইয়াজিদের বিরুদ্ধে কথা বলা হয়, বলতে বলতে ইয়াজিদকে কাফের পর্যন্ত আখ্যায়িত করা হয়, নরাধম নরপশু এরকম অনেক শব্দে গালিগালাজ করা হয় ইয়াজিদকে, এক পর্যায়ে ইয়াজিদকে গালিগালাজ করতে করতে করতে ইয়াজিদের পিতা সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাজি আল্লাহ তাআলা ওই সাহাবিকেও গালি দেয়, মনোনয়ন দিয়েছে তিনি গণতন্ত্রকে খতম করেছেন, রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন, এরকম বলে ওই সাহাবিকে গালি দেওয়া হয়। ভাই কোন সাহাবিকে কেউ যদি গালি দেয় তার আখেরাত বরবাদ, তার আখেরাত কি হবে ভাই, বরবাদ হবে, আমার আপনার আখেরাত বরবাদ হবে, সাহাবির কিছুই হবে না, সাহাবি কেমন পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু মারদুয়া দেবত পর্যন্ত তার জন্য আল্লাহ তারা ঘোষণা দিয়ে রাখছেন যে আমি তাদের প্রতি রাজি হয়েছি, তারাও আমার প্রতি রাজি। ভাই একজন সাহাবির মর্যাদা কত, আজ ইয়াজিদকে গালি দিতে হয়েছে, ঠিক আছে ইয়াজিদ তাবেই ছিল, উনি সাহাবি ছিল না, উনি ভালো মন্দ যেটাই হোক একটা ছিল, তা অত ভালো মানুষ ছিল না, ঠিক আছে, কিন্তু কোথা হলো তাকে গালি দিতে দিতে দিতে আমি সাহাবি পর্যন্ত তার পিতা পর্যন্ত বুঝে গেলাম, এটা আমার তো লাগাম থাকলো না, আমার কোনো ব্রেক থাকলো না, আমার ইমান তো বরবাদ হয়ে গেল। সাত হাজার আবু হানিফা হামদনায়ে পায়ে বু হরায় রাতায় রসি, একজন সাহাবির কত মূল্য জানেন, একজন সাহাবির কত মূল্য আজকে শুনে রাখি ভাই, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মজলুম সাহাবী, আর সাধারণ ইতিহাসে তাকে গালিগালাজ করা হয়, সঠিক ইতিহাস খুলে দেখেন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বেদায় আল নেহায় লিখেছেন, সেখানে দেখেন মুয়াবিয়া সম্পর্কে মুয়াবিয়ার বিরুদ্ধে কোনো কথা আছে, কখনো নাই, কোথাও নাই, কিন্তু সাধারণ গাছ পোচা ইতিহাস সাধারণ চুটি বইয়ের মধ্যে এগুলি কোথা লেখা আছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বজন প্রীতি করেছেন, তিনি পক্ষপাত করেছেন, করে এরকম ভাবে ইয়াজিদকে মনোনয়ন দিয়েছেন, তিনি রাজতন্ত্র প্রতিষ্ঠাকারী গণতন্ত্রকে ধ্বংসকারী, এরকম শব্দ বলে বলে গালি দেওয়া। একজন সাহাবি দুজন কত জানেন, কিতাবে লিখতেছে হাজার হাজার হাজার হাজার আলমারি করা রহমতুল্লাহ আলাইহি, আর জুনায়েদ বাগদাদী আর আব্দুল কাদের জিলানিকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা আদনা দরজার সাহাবিকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ওটাই আল্লাহর কাছে বেশি ভারী হবে, উজনী হবে, যদি এক পাল্লা রাখা হয় আবু হুরায়রা এর পায়ের ধুলার সমপরিমাণ হবে। এজন্য ভাই আসুরা আসলে আমরা হুসাইনের মহব্বত ঠিক আছে, আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে আছে, কিন্তু মহব্বতের সাথে হুসা থাকতে হবে। মহব্বতের আবেগে আপনি সাহাবিকে গালিগালাজ করবেন এটাকে আপনাকে কিন্তু অনুমতি দেওয়া হয়। এই জন্য ভাই আমার আপনার জন্য লাগামহীন হলে হবে না, আমার আপনার কথার মধ্যে ব্রেক থাকতে হবে। এই জন্য শরীয়তকে বুঝতে হবে, দিনকে বুঝতে হবে, দিনকে বুঝতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই আয়োজন অত্যন্ত সুন্দর আয়োজন, আমার আলোচকগণ তারাও বলেছেন অত্যন্ত সুন্দর আয়োজন, আপনাদের যে চিন্তা চেতনা এটা অত্যন্ত উত্তম চিন্তা চেতনা। আজকে অনেক মজলিসে এরকম অনেক মসজিদে এরকম মানে আয়োজন করে নাই, বুঝে নাই আর, কিন্তু আপনারা এটা বুঝেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন এই আয়োজন করেছেন। যদিও লোক কম, কিন্তু আমি মনে করি লোক কম হলেও এই মজলিসের সফলতা আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দান করবেন। আজকের রাতে রাতের খাতিরে আল্লাহ তাআলা আজকের রাতের খাতিরে, যেহেতু আসুরা রাত, শরীয়তে নিয়ম হলো রাত আগে আসে দিন পরে আসে, জুমার রাত, রাত আগে আসে দিন পরে আসে, দিন আগামীকাল আসতেছে কিন্তু রাত আগে, জুমার রাত একদিকে, জুমার রাত আবার আসুরার রাত, মহা মহিমান্বিত দিন। আর সেই দিনের রাত, দিন যদি মর্যাদান্বিত হয় রাতও মর্যাদান্বিত হয়, এটা হলো শরীয়তে নিয়ম। এই জন্য আজকে অত্যন্ত বরকতি রাত, এই বরকতি রাতে আমরা যে আলোচনাগুলো করলাম সবচেয়ে বড় আলোচনা হলো এটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নেয়ামতকে নেয়ামত মনে করে আমি আপনি তার শুকরের জন্য চেষ্টা করব, শুকরের জন্য নিজেকে প্রস্তুত করব। ভাই শুকরের জন্য নিজেকে প্রস্তুত করবো তো ভাই আমরা, এটাই হলো আসুরার সবচেয়ে বড় শিক্ষা, ভাই শুকরের জন্য নিজেকে প্রস্তুত করব। আর আমাদের চেহারাকে, আমাদের লেবাস পোশাককে আল্লাহর খাস বান্দাদের চেহারার মতো বানায়। ভাই মূসা আলাইহিস সালামের সাথে জাদুকররা এসেছিল, জাদুকররা কিন্তু ফেরাউনের লোক, ওরা জাদু প্রদর্শনে দেখাতে এসেছিল, মূসা আলাইহিস সালামের লোক না, ওরা ফেরাউনের লোক, কিন্তু মূসা আলাইহিস সালামের মোকাবেলায় জাদু দেখাতে আসছে। কিন্তু কিতাবে আছে যে মূসা আলাইহিস সালামের লেবাসে এসেছিল, মূসা আলাইহিস সালামের যে লেবাস ছিল ওই লেবাসে আসছে, আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে যে খাস বান্দার লেবাস, খাস বান্দার সুরত, এটা আল্লাহর কাছে বড় দাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাদুকরদের জীবনকে, জীবনের মুরগে ঘুরাই দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ইমানের দৌলত দান করেছেন কিনা। ভাই তো ভাই আমাদের আমাদের লেবাসকে সুন্দর করা, আমাদের চেহারাকে সুন্দর, ভাই দাড়ি রাখা এটা ওয়াজিব সকলে, এটা কোনো ব্যক্তিকে সেন্টিকেট করে কথা বলা হয় না, এটা দিনকে সামনে রেখে আল্লাহ রেজামন্দের জন্য কথা বলা হয়। কিতাবে লেখছে দাড়ির ওজন কত, একটা দাড়িকে যদি এক পাল্লা রাখা হয়, কথাটা খেয়াল করে না, একটাকে দাড়িকে যদি এক পাল্লা রাখা হয়, একটা দাড়ি বেশি না, আর আরেক পাল্লায় যদি লক্ষ লক্ষ রাখা হয়, তাহাজ্জুদ তো রাখা হয়, নফল রাখা হয়, আল্লাহর কাছে এই একটা দাড়ির ওজন বেশি। ভাই দাড়ি রাখা এটা ওয়াজিব, এটা কোনো সুন্নাত না, দাড়ি রাখা ওয়াজিব। এই জন্য সকল মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস বান্দাদের সুন্নাত আমরা অবলম্বন, নবী রাসূলদের সুন্নাত, সকল নবীদের সুন্নাত, শুধু আমাদের সুন্নাত না, আমাদের রসুলের সুন্নাত না, আদর্শ সুন্নাত মানে আদর্শ, আদর্শ হওয়ার পর ওয়াজিব হইতে পারে, ফরজ হইতে পারে, আল্লাহ রসুলের আদর্শ নামাজ করা, নামাজ কি সুন্নাত না ফরজ? এই জন্য আমরা সকলে আল্লাহর খাস বান্দাদের সুরত অবলম্বন করার চেষ্টা করবো ভাই, বাকি আমাদের ত্রুটি বিচ্যুতি যেটা আছে ওটা যদি বাদ দেবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে তার খাস বান্দাদের সুরতের উসিলা, ভাই আমরা এই যুগে আল্লাহর খাস বান্দাদের সিরত পরিপূর্ণভাবে আত্মস্থ করা এটা আমাদের জন্য অনেক কঠিন, অনেক কঠিন, কিন্তু সুরত আমরা অবলম্বন করতে পারবো কিনা ভাই, প্রত্যেকেই পারবো কিনা, এটা কঠিন না, এটা সহজ। এই জন্য আমরা যদি চেষ্টা করি যে আল্লাহর খাস বান্দাদের সুরত অবলম্বন করার, আর যদি আল্লাহর কাছে কই মাওলা আমি তো চেষ্টা করছি সুরত অবলম্বন করেছি, মাওলা তুমি দয়া করে সিরতটাও দিয়ে দাও, দিয়ে আমাকে তোমার খাস বান্দাদের কাতারে সামিল করে নাও, হতে পারে না ভাই এতে। সেই জন্য আল্লাহর খাস বান্দারা দোয়া করছেন কি জানেন, দোয়ার মধ্যে এরকম বলছে, ইয়া রব তেরে মাহবুব কি সাবাহাত লেকে আয়া হু उसको हकीकत कर दे, मैं सूरत लेके आया हूँ। भाई जरा उर्दू बुझेन तारा तो बुझेन, और जरा बुझेन ना अभी तादे को अर्थ कर दीजिए। अल्लाह खास बंदा बोलते, या रब तेरे महबूब की शबाहत लेके आया हूँ, हे मौला तुम्हार प्रिय बंदा दे सादृश्यता सूरत अभी नहीं আমি সাদৃশ্যতা অবলম্বন করেছি, সুরত নিয়ে এসেছি। ইয়া রব্বের মাহবুব কি সাবা হাসলে আয়া হো, উসকো হাকীকত কর দে মাই সুরত লেকে আয়া হো। মাওলা তুমি ইচ্ছা করলে এটাকে বাস্তব করে দিতে পারো, এই আমার এই নকলটাকে তুমি আসল করে দিতে পারো, করে দিয়ে তুমি আমাকে তোমার খাস বান্দাদের কাতারে সামিল করে নিতে পারো, এজন্য তোমার কাছে দরখাস্ত দিচ্ছি। ভাই আল্লাহ খাস বান্দাদের কাতারে সামিল হওয়া ছাড়া কেউ কিন্তু জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথমে আগে এই কথা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে জগতের মানুষ, তোমরা যারা আমার খাস বান্দাদের সাথে সাদৃশ্যতা রেখেছো, খাস বান্দাদের সুরতের সাথে সুরত রেখেছো, তাদের সাথে মিল রেখেছো, মহব্বত রেখেছো, তাদের সাথে আগে সামিল হয়ে যাও, তাদের সাথে সংযুক্ত হয়ে যাও, এরপরে আমার জান্নাত। তো ভাই আমার আপনার আমলকে আল্লাহ তাআলা দেখবেন, আমলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনাকে রহমত দান করবেন, তার বিশেষ করুণা তার অনুগ্রহ দান করবেন। এই জন্য আমল করার জন্য আমরা সকলেই রাজি আছি তো ভাই, সকলেই রাজি আছি তো ভাই, না? এই জন্য আসুর আর শিক্ষা আমার আগের আলোচকরা বলেছেন, ঠিক আছে, হক আর বাতিলের শিক্ষা, শুকর আহলে শুকর আর আহলে না শুকর তাদের পরিণামের শিক্ষা, কার কি পরিণাম। সেই জন্য এগুলি কথা আজকে আমরা স্মরণ করে আমরা আশুরাকে আমরা পালন করব, এবং আগামীকাল সকলে আমরা নিয়মতের শুকর আদায়ের জন্য রোজা রাখার জন্য চেষ্টা করব জুমার দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলো বুঝার, অনুধাবন করার এবং নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আমল করার সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এখন দোয়া হয়ে যাবে, দীর্ঘ সময় আলোচনা হয়েছে, দোয়া হবে। এই জন্য দোয়ার আগে আমরা আমাদের মৃত ব্যক্তিদের কথা স্মরণ করি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের সকল সদস্যের কথা স্মরণ করে আমরা খাস দোয়া করবো, ইসালে সবের আমল করব, সব রসালের আমল করব। আমরা সকলে আন্তরিক হয়ে মহব্বতের সাথে সুরাতুল ফাতিহা একবার করি, সুরা ইখলাসকে দিবার করি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিক إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة تكاثر মৃত্যু ব্যক্তিদের ইসালে সবের নিয়োগ করে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ কুমুত তাকা সুর হাত্তা জুর তুমুল মাতাবির কাল্লা সৌভতা লাবুন সুম্মা কাল্লা সৌভতা লাবুন কাল্লা লাউ তালামুন আইলমাল ইয়াকিন লাতারাহুন্নাল জাহিম সুম্মা লাতারাহুন্না আইলমাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। যাদের রোগ ব্যাধি আছে আরোগ্যতার নিয়তে সূরা আলাম নাসরা একবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাসরাহ লাকা সাদরাক ওয়া দানা আনকা বিযরাকাল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগব। ইস্তিগফার একবার বলি, দরুদ এ ইব্রাহিমের উপর, أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، أستغفر الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما تبارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই এখন দোয়া হবে, দোয়ার আগে আমরা সকলে দোয়ার আদব রক্ষা করে অত্যন্ত আজমত মহব্বতের সাথে আমরা বসি, বসে আমরা আহকামুল হাকিমি রাজার রাজা বাচ্চার বাচ্চা তার কাছে আমাদের, তার কাছে আমাদের আর্জি পেশ করে। ভাই দোয়া মানে হলো আর্জি পেশ করা, নিয়ম হলো দোয়ার মধ্যে ব্যাপকভাবে সকল মুসলমানের জন্য দোয়া করা, দোয়ার মধ্যে যত ব্যাপকতা আনা হয় ওই দোয়া কবুলিয়তের জন্য তত বেশি সহায়ক। আমাদের অন্তর সংকীর্ণ, অনেক সময় আমরা দোয়ার মধ্যে কি করি, শুধু নিজের জন্য দোয়া করি বা নিজের পরিবারের জন্য দোয়া করি, অন্য কারোর জন্য দোয়া করি না, এমন না। হাদিসে আছে দোয়ার মধ্যে যত ব্যাপকতা আনা হবে তত ওই দোয়া কবুলিয়তের জন্য তত বেশি সহায়ক। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী যারা তাওহীদের কালেমা পড়ে বুকে তাওহীদের কালেমা নিয়ে বর্জকের বন্দিশালায় বন্দী হয়ে গেছে, সকলের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের 72 জন সদস্য যারা শাহাদত বরণ করেছেন, যুগে যুগে যারা আল্লাহর খাস বান্দারা বিভিন্নভাবে শাহাদত বরণ করেছেন, তাদের সকলের জন্য আমরা দোয়া করব, আর আমাদের পিতামাতার জন্য দোয়া করব। আর বিশেষ করে এই মসজিদ, অত্যন্ত সুন্দর মসজিদ, এই এলাকাতে এরকম একটা এলাকাতে এরকম একটা সুন্দর মসজিদ হওয়া এটা অত্যন্ত দুরূহ বিষয় ছিল, কিন্তু আল্লাহ তোমারে তাআলা কিছু ভাইদের আন্তরিকতার কারণে আল্লাহ তাআলা এটা সহজ করে দিয়েছে। আমি ওই ভাইদের জন্য দোয়া করি, কমিটির জন্য দোয়া করি, আল্লাহ তোমারে তাআলা সকলকেই যেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা কামিয়ে বিধান করে। এই জন্য এই মসজিদ কমিটি যারা আছেন তারা, উপস্থিত যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করবো, আর যারা উপস্থিত হইতে পারেন নাই, অনেকে আছেন উপস্থিত হইতে পারেন নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই আয়োজনের আর সওয়াব এবং বরকত আল্লাহ তাআলা যেন তাদের জিন্দেগীতে যেন আল্লাহ তাআলা দান। আরেকবার দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. مولاي كريم عمر كتب الجناح دار خطا كار رياح كار مولا مغرب قرطيجني এশার নামাজের পর থেকে নিয়ে মাওলা আল্লাহ কিছু বিষয়ের আলোচনা হয়েছে, বরকতের রজনী, রহমতের রজনী, জুমার রজনী, আসুরার রজনী, মাওলা এই বরকতের রজনীতে আমরা আসুরা সম্পর্কে ব্যক্তিগত আলোচনা করেছি। আল্লাহ আল্লাহ আমাদের আলোচনার মধ্যে ভুল করে থাকতে পারে, আল্লাহ ভুল দিকে ক্ষমা করে দিয়ে আল্লাহ এই আলোচনাগুলো আমাদের হৃদয়ের গভীরে পৌঁছায় দাও। আল্লাহ এই আলোচনা অনুযায়ী আমাদের জীবন দেখিকে পরিবর্তন করার তৌফিক দাও। আল্লাহ আসুরার শিক্ষা তোমার খাস বান্দাদের প্রতি দয়া আর অনুগ্রহ বর্ষণের শিক্ষা, আল্লাহ তোমার খাস বান্দাদের পথ পথেও অবলম্বন করার শিক্ষা, আল্লাহ আমাদেরকে তোমার খাস বান্দাদের পথের পথিক করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা তোমার নাফরমান ছিল, না শুকুর ছিল মাওলা, তাদের পথ থেকে আমাদেরকে তুমি দূরে রাখো আল্লাহ, তাদের থেকে আমাদেরকে দূরে রাখো মাওলা, তাদের প্রতি তোমার রাগ আর ক্রোধ পতিত হয়েছে মাওলা, তাদের ক্ষেত্রে থেকে আমাদেরকে তুমি হেফাজত আল্লাহ আল্লাহ এই আসুরা শিক্ষা আমাদের প্রত্যেকটি মুসলমানের অন্তরে তুমি তুমি দিয়ে দাও আল্লাহ, প্রত্যেকটি মুসলমানের অন্তরে হক হকের মহব্বত দিয়ে দাও আর বাতিলকে ঘৃণা করার আল্লাহ তুমি যোগ্যতা দিয়ে দাও। আল্লাহ বাংলাদেশের জমিন মুসলমানদের জমিন মাওলা, এই জমিন শাহজালালের জমিন মাওলা, এই জমিন মাওলা শাহ মখদুমের জমিন মাওলা, শত শত লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের জমিন মাওলা, আল্লাহ এই জমিনকে তুমি আল্লাহ কাফির মুশরিকদের বদনজর থেকে হেফাজত করো, আল্লাহ বেঈমানদের বদনজর থেকে হেফাজত করো মাওলা, আল্লাহ এই দেশকে তুমি মুসলমানদের জন্য নিরাপদ জায়গা বানিয়ে দাও, আমিন, মুসলমানদের ঈমানের আমলের জন্য নিরাপদ কেন্দ্র বানিয়ে দাও মাওলা, ইয়া আল্লাহ যারা মুসলমানদের উপরে, ইয়া আল্লাহ যারা শাসন করতে চায় মুসলমানদের উপরে, যারা জুলুম করতে চায় শোষণ করতে চায়, ইয়া আল্লাহ বদনজর দিতে চায়, ইয়া আল্লাহ তাদের বদনজরকে ইয়া আল্লাহ তুমি রুখে দাও, ইয়া আল্লাহ মুসলমানদের ইয়া আল্লাহ জান এবং মালকে তুমি হেফাজত করো, মুসলমানদের ইমানকে তুমি হেফাজত করো মাওলা, মুসলমানদের আমলকে তুমি হেফাজত করো মাওলা, ইয়া আল্লাহ এই দেশের ভবিষ্যৎ মাওলা তুমি আল্লাহওয়ালাদের ইয়া আল্লাহ জন্য ইমানদারদের জন্য নিরাপদ জায়গা বানা দাও, ইয়া আল্লাহ যারা এই দেশকে নিয়ে ইয়া আল্লাহ ছিনিমিনি খেলতে চায় মাওলা, মুসলমানদের আমল দিয়ে মুসলমানদের ইমান দিয়ে যারা ছিনিমিনি খেলছে মাওলা, মুসলমানদের ইমান কেড়ে নিতে চায় আমল কেড়ে নিতে চায় মাওলা, তাদেরকে তুমি সহি বুঝ দিয়ে দাও মাওলা, যদি তাদের কপালে হেদায়ত থাকে হেদায়ত দিয়ে দাও মাওলা, আর যদি হেদায়ত না থাকে ইয়া আল্লাহ তোমার কুদরত দিয়ে তাদেরকে খতম করে দাও, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মেহরবানি করে মাওলা আমাদের এই দেশকে হেফাজত করব, ইয়া আল্লাহ সমস্ত মুসলমানদের জান এবং মাল কি ইমানকে তুমি হেফাজত করো মাওলা, ইয়া আল্লাহ আশুরার শিক্ষা তাৎপর্য আমাদের অন্তরে তুমি ঢুকায় দাও মাওলা, ইয়া আল্লাহ আমাদের প্রতি যে নেয়ামত গুলো দিয়েছো মাওলা এই নেয়ামতের শুকর গুজারির তৌফিক দিও মাওলা, ইয়া আল্লাহ এই মসজিদ কমিটি তারা এই আয়োজন করেছেন যদিও ক্ষুদ্র ব্যবস্থা কোনা ক্ষুদ্র আয়োজন মাওলা, তারপরও তারা এখলাসের সাথে করেছেন, ইয়া আল্লাহ এখলাসের সাথে যে আমল হয় এই আমলের ওজন তোমার কাছে অনেক বিশাল ওজন, আমার ইয়া আমার মিসপাল দর্রাচন সাইরা ইয়া আল্লাহ তোমার ঘোষণা এখলাসের সাথে যারা পরিমাণ আমল করলো সেটা অনেক ওজনদার হয়ে যাবে, ইয়া আল্লাহ এই মসজিদ কমিটি যে আয়োজন করেছেন এই আয়োজন অত্যন্ত সুন্দর আয়োজন অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা, ইয়া আল্লাহ ক্ষুদ্রর মধ্যে হলেও এটা হতে অনেক সুন্দর, ইয়া আল্লাহ এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করো, ইয়া আল্লাহ এই ব্যবস্থাপনার ওসিলায় ইয়া আল্লাহ মসজিদ কমিটিকে ইয়া আল্লাহ তুমি দিনদার বানিয়ে দাও, ইয়া আল্লাহ মসজিদ কমিটিকে তোমার বান্দা হিসেবে গোলাম হিসেবে স্বীকৃতি দিয়ে দাও, ইয়া আল্লাহ অত্র এলাকা থেকে ইয়া আল্লাহ এই মসজিদের ওসিলায় তুমি আবাদ করে দাও, অত্র এলাকার মুসলমান ভাইদের ইয়া আল্লাহ কেন্দ্র এই মসজিদকে বানিয়ে দাও, ইয়া আল্লাহ এই মসজিদকে ইয়া আল্লাহ সকলের জন্য হেদায়তের জরিয়া বানিয়ে দাও, ইয়া আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন মাওলা আজ বরযুগের বন্দী ছাড়ায় বন্দী মাওলা, আল্লাহ এই আশুরার রাতে এই আশুরার দিবসকে সামনে রেখে মাওলা বড় ব্যথা নিয়ে আমরা হাত উঠেছি মাওলা, আমাদের আপন মানুষগুলো যারা আমাদেরকে খাওয়াইছে যারা আমাদেরকে পড়াইছে আজ দুনিয়াতে নাই মাওলা, লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু ওই ভালোবাসার পিতার মতো কোনো মানুষ নাই মাওলা, ওই মা জননীর মতো কোন মানুষ চোখে পারে না মাওলা, মাওলা মা আমাদের জন্য কত কষ্ট করেছেন মাওলা, তোমার তোমার হাবিব বলেছেন পিতা মাতার মৃত্যুর পরও তাদের ঋণ কোনদিন শোধ হয় না, পিতা মাতার ঋণ আমরা স্কন্ধে দিয়ে আমরা ঘুরছি মাওলা, পিতা মাতার জন্য আমরা কিছুই করতে পারি নাই মাওলা, এই মজলিসে আমরা পিতা মাতার জন্য মাগফিরাতের জন্য হাত উঠেছি মাওলা, মাওলা আমাদের পিতা মাতাকে তুমি মেহরবানি করে মাফ করে দাও মাওলা, মাওলা তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গফফার, মাওলা তুমি আমাদের সকল মাইয়েরদেরকে রহমতের চাদরে আচ্ছাদিত করে দাও, ইয়া আল্লাহ তোমার নিয়ম হলো তুমি দয়াবানদের প্রতি দয়া করো মাওলা, আমাদের পিতা মাতা অত্যন্ত দয়াবান ছিল মাওলা, আমাদেরকে দয়া করে আদর করে আমাদেরকে লালন পালন করে গেছে মাওলা, ওই সমস্ত দয়াবান পিতাবানদেরকে ইয়া আল্লাহ তুমি দয়ার চাদরে রহমতের চাদরে আচ্ছাদিত করে নিয়ে আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, মাওলা আজকের আয়োজনের জন্য যারা ইয়া আল্লাহ খরচ করেছেন ব্যয় করেছেন যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন ইয়া আল্লাহ তাদের সার্বিক হায়াতের মধ্যে বরকত দাও, ইয়া আল্লাহ তাদেরকে রোগ বালাই থেকে হেফাজত করো মাওলা, মুসিবত পরেশানি থেকে উদ্ধার করো মাওলা, ইয়া আল্লাহ তাদেরকে হায়াতের তৈয়বা নসিব করো মাওলা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।